মায়ের মত এই দুনিয়ায় হবে নায়াপন হরে বন্ধুরে, মায়ের মত হবে নায়াপন, মায়ের মত এই দুনিয়ায় হবে নায়াপন হরে বন্ধুরে, মায়ের মত হবে নায়াপন। কি যে বেদন সয়েছে মা, কত যতন পেয়েছে মা, তার তুলনা নাই যে দুনিয়ায়। কি যে বেদন সয়েছে মা, কত যতন পেয়েছে মা, তার তুলনা নাই যে দুনিয়ায়। তুমি ঋণ সে মায়ের শোধ করিতে, তুমি ঋণ সে মায়ের শোধ করিতে পারবে না গো আজীবন, মায়ের মত হবে নায়াপন, মায়ের মত হবে নায়াপন, মায়ের মত এই দুনিয়ায় হবে নায়াপন হরে বন্ধুরে, মায়ের মত হবে নায়াপন। দু চোখে মার ঘুম ছিল না, সুখ যে কি মাতা ফেলো না, তোমার লাগি ভবের মেলা। দু চোখে মার ঘুম ছিল না, সুখ যে কি মাতা ফেলো না, তোমার লাগি ভবের মেলা। তুমি দাও না কেন মাকে তবু, তুমি দাও না কেন মাকে তবু, সবার উপরে আসন, মায়ের মত হবে নায়াপন, মায়ের মত হবে নায়াপন, মায়ের মত এই দুনিয়ায় হবে নায়াপন হরে বন্ধুরে, মায়ের মত হবে নায়াপন। এই পৃথিবীর যত কিছু সবই আমার মায়ের পিছু, এই যেন হয় ও গো রহমান। এই পৃথিবীর যত কিছু সবই আমার মায়ের পিছু, এই যেন হয় ও গো রহমান। তুমি দুঃখ মায়ের যত আছে, তুমি দুঃখ মায়ের যত আছি, সবে করে দাও মোচন, মায়ের মত হবে নায়াপন, মায়ের মত হবে নায়াপন, মায়ের মত এই দুনিয়ায় হবে নায়াপন হরে বন্ধুরে, মায়ের মত হবে নায়াপন, মায়ের মত হবে নায়াপন।